مثلا ومن اشترى عشرة ذراع من مئة ذراع من دار أو حمام فالبيع فاسد فالبيع فاسد عند أبي حنيفة وقال هو جائز وإن اشترى عشرة أسهم من مئة سهم جاز في قولهم جميعا لهما أن عشرة ذراع من مئة ذراع عشر الدار فأشبه عشرة أسهم وله أن الذراع اسم لما يزرع به واستعير لما يحله الذراع وهو المعين دون المشاع وذلك غير معلوم بخلاف السهم ولا فرق عند أبي حنيفة بينما إذا علم جملة الزرعان أو لم يعلم هو الصحيح خلافا لما يقوله الخساف لبقاء الجهلة ولو اشترى عدد بس গড়ে বা হাম্মাম খানা একশো গজের গড় বা একশো গজের হাম্মাম খানা এর থেকে দশ গজ কিনছে তাইলে এই দশ গজের মাঝে বাড়িটা ফাঁসে যাবে ইমাম আবু হানিফার মধ্যে একশো গজের হাম্মামখানা একশো গজের গড় এখান থেকে দশ গজ কিনছে বা বেচছে ইমাম আবু হানিফার রহমতুল্লাহ মাসলা করলেও ভাই সাহেবানি বলেন যে এটা জায়েজ একশো গজের গড় বা বালাখানা হাম্মামখানা যেটাই হোক এটা থেকে যদি দশ গজ কিনে তাহলে এটা কি আছে আর যদি একশো হিসার একশো অংশের একশো শেয়ারে দশ শেয়ার দশ অংশ একশো ভাগের দশ ভাগ যদি কিনে তাহলে তিন ইমামের কল অনুযায়ী যায় প্রথম মাসালার মধ্যে একশো গজ গড় এক থেকে দশ গজ কিনছে ইমাম সাহেবের মাসলা গুলো যায় আছে সাহেবানি বলেন যায় দ্বিতীয় সুরত যে এই গড়ের একশো অংশের একশো ভাগের দশ ভাগ বাবালাখানার একশো ভাগের দশ ভাগ যদি বিক্রি করে ইমাম সাহেব বলেন যায় সাহেবের নিকট যায় তা তিন ইমামের কল অনুযায়ী সাহেবের দলিল হল যে গড়ের একশো ভাগের দশ ভাগ বালাখানার একশো ভাগের দশ ভাগ কিনা যদি জায়েজ হয় আপনি তো কইতেছেন ইমাম সাহেব এটা জায়েজ হয় তাহলে একশো গজের দশ গজ এটাও কি হবে জায়েজ হবে সাহেব কিয়াস করছেন ইমাম সাহেব যেটা জায়েজ বলছেন এটা আপনি বলেন একশো ভাগের দশ ভাগ বিক্রি করা বেচা কিনা করা জায়েজ তাহলে একশো গজের দশ গজ বেচা কিনা করা কি হবে জায়েজ ওইটা জায়েজ হলে এটাও ওমান ইশতারা আশারাতা আজরুইন মিন মিয়াতি জিরাইন মিন দারিন আও হাম্মামিন ফালবাইউ ফাসিদুন ইনদা আবি হানিফা ওয়াকালা হুয়া জায়িজুন ওমান ইশতারা আশারাতা আজরুইন মিন মিয়াতি জিরাইন মিন দারিন আও হাম্মামিন হাম্মাম ইয়া ঘর সে ঘর একশো গজ ওয়ালি দা ঘর ইয়া হাম্মাম সে আগার কিসি নে দশ গজ ঘর ইয়া হাম্মাম খরিদা ফল বাইউ ফাসিদুন তো এ ভাই কিয়া হোগা যদি বেচা কিনা হয় তাহলে এটা কি আছে? ওয়াইন ইস্তারা আশারাতা আসু মিন মিআতি সাহমি জাযা ফি কওলিহিম জামিয়া ওয়াইন ইস্তারা আশারাতা আসু মিন আর আগার খরিদে দসওয়া হিসসা মিন মিআতি সাহমি সো হিসসা সে আগার দসওয়া হিসসা কিয়া করে খরিদে জাযা ফি কওলিহিম জামিয়া তিনো ইমাম কে কওল কে মুতাবিক কি বাই কিয়া হে লাউ মান্না আশারাতা আজরুইন মিন মিআতি জিরাইন উসরুদ দার ফা আসবা আশারাতা সুমিন সাহেবানের দলিল হলো আন্না আশারাতা আজরুইন মিন মিআতি জিরা 100 গজের থেকে 10 গজ উসরুদ দার গড়ের 10 ভাগে 100 ভাগ 100 ভাগে 10 100 ভাগে 10 ভাগ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে প্রথম সুরতের মধ্যে 10 গজে 100 গজে 10 গজ বিক্রি করা জায়েজ নেই, 100 ভাগের 10 ভাগ বিক্রি করা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে গজ যে জিনিসটা এটা তো একটা পায়মানা, একটা আলার নাম। গজ যে জিনিসটা এটা কে নাম? একটা আলা যন্ত্র, মাপার যন্ত্র। কিন্তু দশ গজ এখানে তো এই গজ মুরাদ নেওয়া উদ্দেশ্য না, এখানে আসলে যে জায়গা মাপা হবে ওই জায়গা দার হাম্মাম, এখানে গজ তো হইলো যে ওই আলার নাম যার দ্বারা মাপা হয়, আর বেচা কিনার মধ্যে আলা উদ্দেশ্য না, বেচা কিনার মধ্যে উদ্দেশ্য হইলো দার হাম্মাম, দার এবং হাম্মামের 10 গজ। তাহলে দার এবং হাম্মাম যেটা এটা মুআয়্যিন নির্দিষ্ট, গায়রে মুআয়্যিন না, অনির্দিষ্ট না, অর্থাৎ গড়ের 10 গজ সে এই জায়গার মধ্যে 10 গজ নির্দিষ্ট করে বিক্রি করে, এটা মুআয়্যিন গায়রে মুআয়্যিন না। আর যখন গড়ের 100 গজের 10 গজ মুআয়্যিন, মুআয়্যিন তো হয়েছে কিন্তু এই মুআয়্যিনটা গাইরে মারুন, যতক্ষণ পর্যন্ত তাইন না করা হবে, কইতেছে যে আমি গড়ের 10 গজের 100 গজের 10 গজ বিক্রি করতেছি, তাইলে গজ তো আর এটা বিক্রির জিনিস না, এখানে মহল হলো কি গড় হাম্মাম, তাহলে হাম্মামের মধ্যে 10 গজ যেটা হবে এটা নির্দিষ্ট, 10 গজ যদি নির্দিষ্ট হয় তাহলে নির্দিষ্ট 10 গজের মধ্যে বিক্রি হচ্ছে, পুরা ঘর বিক্রি হয় নাই বা পুরা ঘরের হার হার যুজের মধ্যে বিক্রি হয় নাই, হয়েছে নির্দিষ্ট 10টা গজ, কিন্তু নির্দিষ্ট 10টা গজ এটা মানে ঝোল, এটা এখনো মালুম হয় নাই এখন না। হ্যাঁ, যদি কয় যে এই দরের এই দিক দিয়ে 10 গজ বিচ্ছা লাগছি তাহলে তো আর কোনো সমস্যা নাই, সে কইছে কি গড়ে 100 গজের গড় 10 গজ বিক্রি করলাম, একশো গ্রামের ভাড়া খানা হাম্মাম খানা দশ গজ বিক্রি করলাম, এটা তো মুআগি। গড়ের মধ্যে থেকে দশটা গজ বিক্রি হয়েছে, এই দশটা গজের যে জায়গাটা মহলটা, এই মহলটা কি মুআগি, কিন্তু এটা মালুম নাই, মজহুল। এখন এটা মালুম করতে হবে, যখন মালুম করতে যাবেন এখন ওই বেলায় মুস্তারি সে চাইবে গড়ের দরজা দিয়ে দশ গজ বেড়ে দেবেন, আর বাইরের চাইবে ওই কোনা দিয়ে দিবার লাগবে, কিংবা মুস্তারি চাইব ঘরের এই কোনা দিয়ে একে রাজমহলের মতন সাজায় রাখছে এইটা দিবার লাগবে, আর মুস্তারি চাইব ওইটা মুহূর্তে আগে ওই ওই সাইডে দিয়ে দিবার লাগবে। এই তো একটা এই যে হালতটা মুজিলাল গুনাজা, যখন এইটা যে হালতটা মুজিলাল গুনাজা তাহলে এটা বাইরে কিনে দিবে। বাকি কথা হইল যে তাইলে তো এই কথা এইটার মধ্যে সাহাবের মধ্যে, তাহলে সাহামের মধ্যে তো এক কথাই হওয়া দরকার যে ঘরের মধ্যে জন কই সাহামের বিষয়টা এইটা এরকম না, তার অর্থ হইল যে ঘরের ঘরটা একশো ভাগের ঘর, একশো ভাগের ঘরের থেকে একশো একশো ভাগের ঘরের থেকে দশ পার্সেন্ট তোমার কাছে বিক্রি করলাম। শেয়ার বাজারে বিক্রি হয় না, শেয়ার বাজারে এই যে মার্কেটে শেয়ার আছে পাঁচ হাজার শেয়ার, পাঁচ হাজার শেয়ারের মধ্যে আপনি দশটা শেয়ার কিনছেন বা আপনি পনেরোটা শেয়ার কিনছেন, তো এই পনেরোটা শেয়ার কিনছেন আপনার শেয়ার যে জিনিসটার শেয়ারটা কিনছেন, মনে করেন যে একটা কোম্পানি, কোম্পানি ঘর বাড়ি সব কিছু আছে, মাল মশলা সবই আছে, সবই নির্দিষ্ট ধরেন এইটাই কোম্পানি সব জিনিসই, তো এইটা হলো কোম্পানি, তো এই কোম্পানি আপনি দশ ভাগের একবার কিনছেন, চার হাজার ভাগের থেকে একবার কিন দশ ভাগ কিনছেন, যে দশ ভাগ কিনলে আপনি গিয়ে কি কোম্পানির কাছে কইতে পারেন যে আমার দশ ভাগ হইলো যে এটা, এটা কইতে পারবেন? এ টোটাল কোম্পানি সব সব আজ যা আছে যে আজা আছে যে অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সবগুলির মধ্যে আপনি পার্সেন্টেজটা লাগাই দিতে, আপনার পার্সেন্টেজটা সবটার মধ্যে সমানভাবে আরো চার তিন হাজার নয়শত নব্বইটা যে আছে এই তিন হাজার নয়শো নব্বইটা আপনারটার সাথে মিলানো আছে প্রত্যেকটা, প্রত্যেকের হার হার যুজ এটা পুরোটা মধ্যে, তাহলে এটা গাইরে ময়দিন, ময়দিন না গাইরে ময়দিন তৈল, কারণ এখানে এন নির্দিষ্ট করা যেতে থাকে টোটালের মধ্যে আপনার মালিকানা আছে, টোটালের মধ্যে আপনার মালিকানা এরকম, টোটালের মধ্যে আপনার মালিকানা আছে, টোটালের মধ্যে আপনার মালিকানা, তাহলে এটা তো ভাগ করে কেউ নিবে না। শেয়ার যে বাজারে মার্কেটে বিক্রি হয় কোনো সময় কি কেউ কোম্পানির কাছে যায়, কোম্পানির কাছে গিয়া কইতে পারে যে এই যে আমার কাগজ আমারটা দিয়ে দেওয়া নাহলে কিন্তু থাপ করবে সাফারটা ঠিক আছে কইতে পারবো কই ওই বেলার ওই বেলার সাফারটা ঠিক আছে সারা আরামি ব্যবসা দিয়ে গেছে কাম পাইছিস না এনে দিয়েছ তোর শেয়ার দিবেন দিব এনে গেলে দাবি করলে মাইক দিব তুই ও এনে ঢুকতেই দিব এরকম কত বেলা হয়ে গেছে কত কাস্টমার রয়ে গেছে আপনি কাস্টমার না নিলেও কোনো সমস্যা নেই কথাটা বুঝে আসছে না তাহলে এটা হার হার যুদ্ধের মধ্যে আপনার মালিকানা আছে হার হার যুদ্ধের মধ্যে আপনার মিলকিয়ত না তাহলে গাড়ি মুসা হয় তাহলে এই জিনিসটা আপনি নিতে পারতেছেন না আপনি এটা বাঘের দাবিও করবেন বাঘ করার দাবি করবেন হ্যাঁ এখানে বর্ষ শেষে যে লাভ হয় এই লাভ ঘোষণা করার পরে দুই টাকা যদি আপনার পার্সেন্টেজে আসে এই দুই টাকা আপনি উঠাই নিতে হবে এই টাকা যদি না দেয় তাহলে এই বেটা রেখে জুতা দিয়ে রেখে দিতে হবে আর আমি আমার টিহা টিহা বেশ হয়ে গেল এইটা তাহলে এখানে আসলে ঘরের যে মিল্কিয়তটা এই মিল্কিয়তটা নির্দিষ্ট কোনো যুজের মিল্কিয়ত হয় না এটা অনির্দিষ্ট বল তাহলে এখানে নিশ্চয় গেলে কি এখানে আসলে মুনাফা অর্জন করে তাহলে পার্সেন্টেজ হিসাবে যদি নেয় যে এখানে যা আছে এক দশ পার্সেন্ট আমি নিলাম মানে তার অর্থ কি লভ্যাংশে মানফাতের ক্ষেত্রে ফায়দা উঠানির ক্ষেত্রে এই ঘরের মধ্যে আমি দশ পার্সেন্ট মালিকানা আছে দশ পার্সেন্ট মালিকানা ঘর যে ভাড়া দিবে ভাড়া দেওয়ার পরে যদি একশো টাকা আসে তাহলে দশ টাকা আমার প্রার্থী হবে তার অর্থ এই না যে দশ পার্সেন্টের মালিকানা ধন আমি আছি আমি কোনাদের কথা জল করি এটা আপনি পারবেন না সুতরাং এটা যে হালত আছে কিন্তু এই যে হালত মুজিলাল মুনাজা না যেহেতু এটা মুজিলাল মুনাজা না এই জন্য চাই কথাটা বুঝাই সহজ করে বুঝাই দিলাম ولا هو ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ লাইকেন সাহেবের নিমতন সুবিসে যে আপনি 10% 1% না দেন। এখানে এমন জিনিসটা ক্লিয়ার যে এইখানে আসলে নির্দিষ্ট করে দশ গজের একশো গজের দশ গজ জিনিস এটা একটা নির্দিষ্ট একটা জায়গার জিনিস, তাহলে নির্দিষ্ট জায়গা জল নির্দিষ্ট এনে হয় নাই, যখন নির্দিষ্ট করতে যাইব তখনই জগাল। হ্যাঁ যদি কয়ে দেয় যে গড় একশো গজের এই দশ গজের এই জায়গা তোমার কাছে আমি বিক্রি করলাম তাহলে তো জগড়া নাই মোনাজাত তাইলে এটা করতে যাবে। হ্যাঁ উল্লেখ না কইরা যদি এইভাবে বিক্রি করে তাহলে মুস্তারি আয় চাইবে যে দিক দিয়ে সাজানো গুজানো বেশি ওই দিক দিয়ে নেওয়ার জন্য, আর বাইরে চাইব যে দিক দিয়ে সুযোগ সুবিধা কম ওই দিক দিয়ে দেওয়ার জন্য বুঝছিলাম মোনাজা হবে। লাহু আন্নার জিরা ইসমুন লিমা ইউজরাউ বিহি গড়ে একশো গজের থেকে দশ গজ এই গজ জিনিস তাহলে ওইটা যার দ্বারা কি করা হয় মাপা হয় তাহলে গজটা তো বিক্রি করা হয়েছে আলাদা তো বিক্রি করা হয়নি, বিক্রি করা হয়েছে কোনটাকে মহলটা গজ যে তার মধ্যে মাপে ওই জিনিস। লাহু আন্নার জিরা ইসমুন লিমা ইউজরাউ বিহি গজ এ নাম চিজ কা জিসে নাপা যাতা জিসকে জরিয়া জিস আলা কে জরিয়া কিয়া যাতা নাপা যাতা ওয়াস্তুইরা লিমা ইয়াহুল্লুহু জিরা আর কেনায়াতান মুরাদ লিয়া গিয়া জিসকে আন্দর জিরা হুলুল করতা হে তার অর্থ কি জমি মহল গর বাবা খানা হাম্মাম এগুলি বলে ওয়াস্তুইরা লিমা ইয়াহুল্লুহু জিরা আর সে মুরাদ লিয়া গিয়া জিরা জিসকে আন্দর হুলুল করতা হে জিরা যার মধ্যে কি হয় হুলুল করে হুলুল করার অর্থ কি জিরার দ্বারা যেটারে মাপা হয় মহল ওয়াহুল মুআয়্যিন আর মহলটা হলো কি নির্দিষ্ট তাহলে গড়ের নির্দিষ্ট দশ গজ বিক্রি গড়ের বা হাম্মামের নির্দিষ্ট দশ গজ বিক্রি দুনাল মুসা এটা গাইডে মুআয়্যিন না মুসা মানে ওই যে হার হার যুদ্ধের মধ্যে সেও মালিকানা তারও মালিকানা আছে হার হার যুদ্ধের মধ্যে অন্য যারা আছে তাদেরও মালিকানা আছে এটা না মুসা বলা হয় যে সবাই সমানভাবে পার্সেন্টি সার অনুযায়ী এটার মধ্যে মালিকানা আছে এটা হলো মুসা আর মুসার দ্বারা এলো গাইরে মুআই মুরাদ হলো কি গাইরে দোনাল মুসা নাকে গাইরে মুআই তাহলে নির্দিষ্ট না করবে ততক্ষণ পর্যন্ত এই দশ গজের জায়গাটা কি রয়ে গেল মাঝুল রয়ে গেছে গাইরে আমার কি করো নাস্তা খাই আইস না নাস্তা চিন্তা করতেছ খাইছ মাস কিছু বালাই হয়ে গেছে নাস্তা খাই আয়ো ঘুমের থেকে উঠতে তো সরাসরি ঘন্টা সময় হয়ে যায় নাস্তা খাই কিছু না আগে খাই দিস ফজরের সময় গেছে তুই দেখছি কি সত্য কথা কয় আমাদের একটাই ভালো লাগে ওয়াজারিকা গাইলু মালুম আর এ মাজহুল এটা জানা নাই মানে কোন দিক দিয়ে হবে বলে তাইলে একজন গাইলে মালুম হলো মুস্তারি চাইবে যে দিকটা ভালো দরজার সাইডে দিয়ে দিবার লাগি বাইরে চাইবে যে দিকতে খারাপ বাথরুম আছে পায়খানা আছে ওই দিকতে দিবার লাগি লাগ বজগরা আর যে ভাই মুজিলাল মুনাজা হয় এটা বিখিলা বিসাহাম বখিলা সাম হিসাক এখানে এতটু কি কইছে আর কোনো কয় যে হিসার মধ্যে যে প্রত্যেক অংশের মধ্যে প্রত্যেক ফর্দেরই সমান মানে পার্সেন্টি সারে সমান সমানভাবে মালিকানা আছে আর এটা যেহেতু বাক করে নেওয়ার কোনো প্রশ্ন না ঝগড়া হবে না হ্যাঁ করবো না যে আমার এই দিক দিয়ে দাও ওই দিক দিয়ে দাও যেহেতু এটা মুজিলাল মুনাজা না বরং এখান থেকে না পা নেওয়া যদি থাকার হয় তাহলে হ্যাঁ যদি 90 জন থাকে তাহলে তার 10 জন থাকবে আর যদি ভাড়া নেওয়া হয় হ্যাঁ যদি 90 টাকা নেয় তাহলে হ্যাঁ 10 টাকা নিবে যদি লাভ হয় তাহলে 10 টাকা হলে হ্যাঁ 2 টাকা নিবে আর বাকি 8 টাকা হ্যাঁ নিবে এরকম পার্সেন্টি চলে যাবে এটা নিয়ে কোনো ঝগড়া হবে না যেহেতু এটা তাদের মুক্তি ইলাল মোনাজা না এই জন্য তো আমরা এটা মানে যাই শুনছি কিন্তু এইটার মধ্যে তো মুনজিলার মুনাজা, এটা জায়েজ হবে না। ওয়া লা কাইনা নি হানি মা বাইনা মা ইযা ইমা জুল্লাতু যারানি আও লাম ইয়ালাম হুয়া সহীহ। এনে কেউ কেউ কইছে যে গড়ে 100 গজে 10 গজ বিক্রি করছি, এখানে মাইন গড়টা 100 গজ জানাস, এর মধ্যে থেকে 10 গজ বিক্রি করা হয়েছে, এটা মাইন। কেউ কেউ বলতে চাইছে যে এই গড়ের 10 গজ বিক্রি করছি, গড়টা কতটুকু এটা বলে, এই গড়ের থেকে 10 গজ তোমার কাছে বিক্রি করছি। এই সুরতের মধ্যে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি আছে, যেহেতু পুরা ঘরের মাপ জানা নাই, অনায় এই জায়গার মধ্যে হইতে পারে যে পুরা ঘরে 10 গজ না হইতে পারে, বা পুরা ঘরে 10 গজের থেকে ওই আর বাকি যারা থাকবে ওটা দিয়ে কাজ হইব না, তাইলে সমস্যা হবে, এটা মুজিল আল মুনাজা হবে। এই জন্য ওই সুরতের মধ্যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন যে যদি পুরা ঘরে হিসাব জানা না থাকে, তাহলে ওই সুরতের মধ্যে 10 গজ যদি বিক্রি করা হয় তাহলে এটা না জায়েজ ফাসিদ, আর যদি পুরা ঘর 100 গজ তার মধ্যে 10 গজ তাহলে জায়েজ। এই যে কোনো কোনো ফোকায় করা আমি পক্ষ থেকে এই কথাটা বলা হয়েছে, এই কথাটা সহি না, বরং সর্বহারতে বলি 100 গজের 10 গজ আর ঘরের 10 গজ, উভয় অবস্থাতে ইমাম আবু হানিফার যুক্তি হলো যে 10 গজ যেটা এটা মহল মালুম, আর মালুমের মধ্যে জেহাদত থাকার কারণে, মাইনের মধ্যে জেহাদত থাকার কারণে মুজিল আল মুনাজা, আর মুজিল আল মুনাজার কারণে ভাই কি বলেন যদি যে হালত বাকি থাকে তাহলে না জায়েজ, আর যে হালত যদি বাকি না থাকে অর্থাৎ 100 গজ জানা থাকে তাহলে জায়েজ। এইটা ইমাম খাসসাফের যে অভিমত, এটা ইমাম আবু হানিফা থেকে নিঃসরণ করে ইমাম খাসসাফে বলছেন কয়ে এটা ঠিক না, এটা কি না ঠিক না, খিলাফান লিমা ইয়াকুলুল খাসসাফ লিবাকাই জিহালা, বখিলাফ جو امام خصاف نے فرمایا لی بقائی جہالا گر کے تمام گوزو مجھول گوزو کے جہالت باقی رہنے کی وجہ سے پورا گورے گوز ایٹا مجھول اوشش تو آسے مجھول آسے ہی کرنے باقی آسے ہی کرنے امام خصاف بلسن جے امام صاحب بلسن جائز نہیں انتو ایٹا سوہی نا سوہی کول ایٹا جملہ زران معلوم تھا আর জুলাই জরান মালুম না থাক, সর্ব অবস্থাতে Oh!